রক্ত মানার কোন হবে না। মাটিকে ভয় ধরলে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মানার কোন হবে না। মাটির বাড়ির চাকে তুমি পাপের সহযোগিতা করেছ। ইচ্ছে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মানার কোন হবে। তোমাকে পরামর্শ বলা হয়েছে তোমার দাঁতের জমি বাড়ি আছে বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, রাজ্যে কম আছে চকলেট বিক্রি করে খাও, টাকাই নেই দিন মজুরি করে খাও, সারা দিন কাজ করবে 200 টাকা পাবে, 150 টাকা খাও, পঞ্চাশে তাহলে খেলাও, এই দিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন খায়। তোমার স্ত্রী যদি 200 টাকা একদিন খরচ করে তাহলে তোমার স্ত্রী হচ্ছে কি বল এই নিয়ে সংসার চলবে। এত বুঝাতে হবে না হয় একটু পরিবর্তন করতে হবে। অতএব তুমি পূর্বের পরবর্তী ছিল তুমি বিশ্বাস করো যারা যৌতুক নেই তারা অল্প গায়ন বা ভবিষ্য পর্যন্ত ভাষায় রেখে রাস্তা বেরিয়ে যারা যৌতুক নেই তারা রাস্তায় চাপায় যাবে বলে ভাষা ইচ্ছে করলে দেবে তোমার মুখ কথা হয়েছিল পাশে রয়েছে যদি অনেক বড় ভিক্ষে পাওয়া যায় ভিক্ষা পাওয়া তো আগামী ছিল মানুষকে টাকা দিবে

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাযাসসু, তোমরা মানুষের গোপন কথা কান না দিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান না দিয়ে শোনা হারাম। ওরা দুইজন কি বলছে কান লাগাবেন না, ওরা স্বামী স্ত্রী কি বলছে কান না দিয়ে শুনবেন না। যদি কেউ কারো কথা কান লাগিয়ে শুনে তাহলে বিচারের মাঠে পাপা ঈশাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা আর মহাতা চাবি লাগে না। তিনি বলেন, তোমরা মানুষের সংস্কৃতি উদ্ঘাটন করো না। তাহলে আল্লাহ তার প্রতি ঢেকে রাখবেন, বিচারের মাঠে ঢেকে রাখবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। আবার শুনুন, তিনি বলেছেন, কেউ যদি কারো প্রস্তুতি ঢেকে রাখে তাহলে আল্লাহ তাআলা তার প্রস্তুতি দুনিয়াতে ঢেকে রাখেন, পরকালে ঢেকে রাখেন। দেখেন আবু হুরায়রা বলেন, প্রস্তুতি ঢেকে রাখার পদ্ধতি এইরূপ, আল্লাহ তাআলা বিচার মাঠে ফাওয়াজা তালা করো, আল্লাহ তাআলা তার কাঁধের উপরে তার বাহু বা তার একটা হাত এইভাবে চাপিয়ে অন্তরাল করে তাকে বলবেন, আমার প্রতিপালক, হ্যাঁ আমি আমার পাপকে চিনতে পারছি। তখন আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, আর জানা মাথা কাটা মাটি আর হাতে গেলে আমার রক্ত কি তোমার উপরে অত্যাচার করেছে? তুমি কি মনে করো যে আমার রক্ত কেরামত কাতলে সম্মানিত কিন্তু জরুর করেছে? তখন আল্লাহ তাআলা বললেন, আবু জুরুম কাছা, তোমার কি কোনো আপত্তি আছে? তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন বান্দা বলবে, না ইয়া রাব্বে, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ শোনো, তোমার পাপ আমি ভেঙে রেখেছিলাম, কারো সামনে প্রকাশ করিনি, আজকে তোমার পাপকে কারো সামনে প্রকাশ করবো না, তাও তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে চলে যাওয়া কেন হলো? আর একজনের পাপ ভেঙে রেখেছিল এই জন্য। এবার এবং তুমি আটকা পড়েছো, তোমার কি হবে? প্রত্যেক বছর পরে ওখানে মানুষের পাপ দেবার পত্রিকায় দেখে তোমাকে খারাপ লাগে না? তুমি কেমন কোন বিষয়ে পড়েছো তুমি বুঝতে পারো না? যদি এ বোঝা আমাকে তোমাকে দেব, তুমি যদি আমাদেরকে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, জাতির সামনে যেন আমরা নির্ভীক হয়ে বিধানহীন চিত্তে কথা বলতে পারি, জাতি গ্রহণ করে যে তুমি জাতির পাঁচ প্রতিদান না দিই। যদি আমাদের দিয়ে না হয় তাহলে তুমি এমন মানুষ নিয়ে আস যারা জাতির সামনে তোমার এই সাড়ে চোদ্দশো বছর পূর্বে চলে যাওয়ার কথা মানুষের সামনে বলবে, মানুষ বুঝবে বক্তব্য দেব না। কোন পথে পা দিয়েছে তুমি তোমার ইচ্ছে, তোমার কথা আমার কোম্পানি খাবার হয়নি, আমার কথা আমার কথা শুনে আমাদেরকে

তোমার বাবি, তোমার বাপ, তোমার মা, তোমার বোন, তোমার খুলা ভাই, তোমার দাদা, তোমার দাদি, তোমার সত্য বস্তু সুহৃদ তাকে আছে না এটা বলে না বলো তোমার বাপটাও কি হবে, বলো তোমার কি হবে। পৃথিবীর বোঝায় যুবক চাপি তো কোরআন হাদিস বুঝাতে পারলাম না। আর সব করা আঠানোর জন্য ওই জাতিকে হাতের না গেলে গায়ে পেলাম, হাতের ভিতরে পেলাম না। তারা শুধু বদনাম করতে শিখল, কোনোদিন কথা শোনার প্রয়োজন মনে করল না। তারা কোনো আদারও চাপি বদনামের জন্য প্রস্তুত হয়ে আছে। অথচ কাপুরকে সন্তান কাপুর কে বলেছি 90% যেটা বলছি এখন থেকে যেটা বলছি আজ পর্যন্ত বললাম আমি বললাম কথা বলেছেন না বললে কখনো এটা শরীয়তের ব্যাপার। বলছিলাম এই সত্যম তারা এখন বলছে সাহাবিগণ বলে উঠে আমি অসুস্থ একজন গুলি খালুকে খাওয়ালাম, সে এক প্রজা আমার হয়ে গেল। হে দেখো, সে একটা অসুবিধা বুঝে, কিন্তু সমাজ কারো অসুবিধা বুঝে না। এমন তার অন্যায় করেছে, তোমার বাপের লাশ থেকে দাঁড় করিয়ে দেব। তোমার মাসের সমস্ত অবস্থাটা হয়েছে, কিন্তু কিরম পথ গেছে, তিন মাসের জন্য তো দেড় হাজার টাকা কাজ করে দেয়। তাকে উদয় অবস্থাতে নামাজ পড়তে হবে। এরপরে সত্তর বছর বয়স লোকটা একদিনও নামাজ পড়েনি, আজকে দশ বছরে বলছে আল্লাহ আমার ধরে এসে তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে খেলা আরম্ভ করবো। এই কথা বলে মরে গেছে, সেটা আল্লাহকে যাবে ইনশাআল্লাহ। এই জমি তোমার পাঁচ বছর কি বাহাত্তর জমি জরিপ করা আছে, নিখুঁত জমি গম তোমাদের, আলু বীজ তোমাদের, তোমার দিকে তুমি পাঁচ টাকা মিলে জমি চাষ করেছ, ধরে আলু দশ টাকা বছর করে রেখে ফেরেশপুর বাজারে পাঁচ টাকা করে বিক্রি করেছ, বলো এই পাবে কি হবে? তোমার পিতার এই পাপ ক্ষমা হবে কিনা, এই পাপ মানুষের সাথে জড়িত পাপ সেই পাপ ক্ষমা হবে না। ওই যে মাত্র দুইজন ভোট নেই, এই জন্য সব তুমি আপনারা চাই প্রখণ্ড অনেক বুঝেছি,

আমাকে বেগুন ছাপিয়ে বিক্রি করেছিল, এখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি বলেছেন এইভাবে পৌঁছে যান হাসানাতুহু করে হাত আলাইহিম, আপনার নেকি নিয়ে তাদের উপর দিয়ে দেওয়া হবে, আপনার নেকি নিয়ে নিয়ে তাদের দিয়ে দেওয়া হবে। আমি স্থাপনা করব, যদি আপনার তার নেকি শেষ হয়ে যায় তাহলে ওকে যত খাতায় এখন তাদের চাপ নেওয়া হবে, আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। আপনার নেকি নেই চাপ বেশি হলো, তাদের নেকি বেশি হলো চাপ কমে গেল, ওরা যাবে জান্নাতে আপনি যাবেন জাহান্নামে, এই হলো বিচার। চলে গেছেন আমরা যেসব বইগুলি লিখছি সেই বইগুলি মূল্যায়ন করো, আমার জীবনে যেসব কথা বলেছি প্রায় সব কথাই ওই উপদেশ বইটিতে লেখা আছে। 120 টাকা আপনার কাছে যেন বেশি বলে না হয়, কোথায় আছে 20 কেজি থাকতে পারে, নইলে কাপড় পিছনে বাড়িতে আছে 20 কেজি, অথবা গাড়ি থেকে বইগুলি সংগ্রহ করুন। আর সাতটি বই আছে এদেশের ব্যতিক্রম তাত্ত্বিক 200 বা 220 টাকা, আপনার কাছে ভারী যেন মনে না হয়। এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের তারা মারা গেছে।